কোনো অসুবিধা নাই। জানাল জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলা কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়া ওয়া নাফসে ইনা উহদিয়া ইলে জব হাদিয়া দিয়া গেল কে বাদ মনি হই অর্থাৎ যদি বন্যা ওনার কাছে যেমন হাদিয়া পেশ করছিল কাকে আজাদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাকে নির্দেশ দিয়েছে খানা ইয়ে বেগুবার হে খানা ইয়ে বেগুবার হে মাথা ঠান্ডা গিয়া কি দাওয়া আমি চলেন স্বাগত إذا بيع بجنسه ولنا ما روي عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن بيع النقل حتى يزهي وعن بيع السندن حتى يبيض يبيض ويأمن الآهة لأنه حب منتفع به فيجوز بيعه في السندن كالشعير والجامع كونه مالا متقويا بخلاف التراب الصاغة لأنه إنما يجوز بيعه لا يجوز لا يجوز بيعه بجنس لاحتمال الربا حتى لو باعه بخلاف الجنس جاز وفي مسألتنا لو باعه بالجنس لا يجوز أيضا لشبهة الربا إلا أنه لا يدرى قدر ما في سنده سنادي قائل يوجد قول شيشير مدى بكي قول বা উষা জাতীয় বীজ খুসার মধ্যে বিক্রি করে, যেমন খেসারি, যেমন বোট বোট হয়, এগুলি কিন্তু খুসা আছে প্রথমে খুসার মাধ্যমে বাদাম এগুলি পোশাক ভিতরে। এখানে যদি শীষ, ধানের শীষ, গমের শীষ, এই শীষ সহ শীষের মাঝে যদি ধান বিক্রি বা শীষের মাঝে যদি গম বিক্রি করে পুষার মাঝে যদি দানা বিক্রি করে তিল আছে, তিল যদি খোসার ভিতরে বিক্রি করে এইগুলি বাই জায়েজ আছে, এগুলি বাই কি আছে জায়েজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খোসা জাতীয় বীজ যেগুলি আছে এগুলি বিক্রি করা জায়েজ। একই হুকুম বাদামের মধ্যে, পিস্তা বাদামের মধ্যে, তারপরে এই জাতীয় যে সমস্ত বীজ আছে তার প্রথম যে ছিলকা এই ছিলকার ভিতরে রেখা বিক্রি করা জায়েজ নাই। ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গমকে শীষের ভিতরে বিক্রি করা জায়েজ না জায়েজ এই ব্যাপারে তার দুই একটা তো হইল জায়েজ নাই এখানে মাসাল যারা যারা বুঝবে। আর একটা কৌল আছে যে গমকে শীষের মধ্যে জায়েজ আছে, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জক যাও এইটা শীষের ভিতরে বিক্রি করা জায়েজ আছে, এটার ব্যাপারে একটা সবাই যে জব যেটা আছে এটা শীষের ভিতরে যদি বিক্রি করা হয় ইমাম শাফি বলেন যায় সেই হিসেবে গম কেউ শীষের ভিতরে বিক্রি করা যায় ইমাম শাফি রহমতুল্লাহ ওই কৌলের ইতিহাস ছিল। বাকি অন্য খুশা জাতীয় যত জিনিস আছে এই দুই মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহের একটি কৌল যেটি বিক্রি জায়েজ। আমাদের নিকট গম শীষ ভিতরে যা আছে সুরত উপরে সবগুলির মধ্যে বাইকি আছে, তবে আমাদের আমাদের কাছে শর্ত হইল যে এগুলি মানে একদম পরিপক্ক হওয়ার পরে, পরিপক্ক হওয়ার পরে অর্থাৎ শীষগুলি শুকায় দিত কাঁচা বা দামে হন কাঁচা সবুজ বা এই জাতীয় হইল শুকায় দিতে সাদা হয়ে যেত কালার পরিবর্তন হওয়ার পরে যেটা হয় এটা হইত। ইমাম শাফি রহমতুল্লাহ দলিল হইল না যায় যে তুষার ভিতরে বা শীষের ভিতরে না যায় যে উনি বলেন যে মা কুজে আলাই অর্থাৎ গমটা তো বিক্রি করছে আসলে তো শীষ বিক্রি হয় ডালটা বিক্রি করা হয়েছে শীষ বিক্রি করা হয়নি, বাদাম বিক্রি করা হয়েছে খুসা বিক্রি করা হয়নি, তেল বিক্রি করা হয়েছে ছোলা বিক্রি করা হয়নি। তো ইমাম শাফি রহমতুল্লাহ দলিল হলো মা কুদে আলাই অর্থাৎ শীষের ভিতরে যে জিনিসটার উপরে চুক্তিটা হয়েছে মা কুদে আলাই এটাকে দেখা যায় না কারণ শীষের ভিতরে থাকার কারণে খুসার ভিতরে থাকার কারণে মা কুদে আলাই মাসকুর, আর যেটা দেখা যায় এটা কোনো ফায়দা নেই খুশাশিস এই যার দ্বারা কোনো কাজ নাই ফায়দা। তাহলে যেহেতু যেটা আপনি দেখতেছেন এটা ফায়দার না কাজের না মূলত ভিতরে যেটা আছে এটা আপনি চিন্তাছেন আর ভিতরে আছে কি না নাও তো থাকতে পারে ভিতরে কি নাও থাকতে পারে, তো যেহেতু ভিতরে না থাকার সম্ভাবনা আছে এতবার আছে সুতরাং এটা মা কুদে আলাই সারা বাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মা ধূপ মা কুদে আলাই কি হয়ে যাবে মা ধূপ আর মা ধূপ মা কুদে আলাইয়ের উপরে বাই সহি নেই, এই কারণে যেহেতু সম্ভাবনা আছে মা ধূপের সুতরাং এটার উপরে বাই হবে। ইমাম সাহেবের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছেন যে দেখেন এটা আসলে স্বর্ণকারের ছাই, স্বর্ণকারের সোনার যে ছাই আছে, সোনার ছাই যদি সোনার ছাইয়ের বিপরীতে বিক্রি করে, কিংবা রূপার ছাই যদি রূপার ছাইয়ের বিপরীতে বিক্রি করে, তাহলে জায়দাই কারণ উনি মাকু দেয়ালে মাকি, মাকু দেয়ালে মাকি দেখা যায়, তো নাম তো থাকতে পারে স্বর্ণকারের ছাই সোনার বিপরীতে, রূপাকারের ছাই রূপার বিপরীতে যদি বেশি, তাহলে ছাইয়ের মধ্যে তো স্বর্ণের টুকটাক থাকে, রূপার ছাই হোক সোনার ছাই হোক যাদের মধ্যে বানায় সিধা সিধা গিয়ে করিয়া একটু আর কি থাকে, কেন স্বর্ণের বিপরীতে যদি স্বর্ণকারের ছাই বিক্রি করে রূপার বিপরীতে রূপার ছাই রূপার ছাই বিক্রি করে, ইমাম সাহেব রহমতুল্লাহ বলেন যেহেতু ছায়ের মাঝে সোনা এবং রূপা মাখি মাখি হওয়ার কারণে মুভি নাও থাকতে পারে মাদুম, এই কারণে এই মুভি মাদুম হওয়ার কারণে ওইটা পায় জায়েজ নাই, আপনিও বলেন না বলুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলে আপনিও বলেন এটার মধ্যে জায়েজ নাই, যদিও এটার মধ্যে না জায়েজ হয় এইটাও তো খুশার ভিতরে গম আছে না আছে এটা মাদুম তো হইতে পারে, তাহলে ওইটার মধ্যে যখন না যায় এটার মধ্যে আমরা বলি আমরা দুইটা দলিল, একটা দলিল দলিলে নকলি আর একটা দলিল দলিলে আগমন, দলিলে নকলি হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন নাহা আন বাইয়ি নকলি হাত্তা ইউজিয়া ওয়া আন বাইয়ি সুম্বুলি হাত্তা ইয়াবিয়াদ্দা, হাদিসের মধ্যে পরিষ্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিষেধ করছে যে গাছের মাঝে বৃক্ষের মাঝে খেজুর বিক্রি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, আর দ্বিতীয় নিষেধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীষের মাঝে গম বা এই জাতীয় ধান বা যব যেগুলি আছে শীষের ভিতরে শস্য বিক্রি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে নিষেধ করছে, তবে হাত্তা ইয়াবিয়াদ হাত্তা ইয়াবিয়াদ আর হাত্তা ইউজিয়া যে গাছের মধ্যে খেজুর বিক্রি করতে নিষেধ করছেন, তবে যদি পাইকিয়া যায় তাহলে এটা ব্যস্ত ওইটির মধ্যে ক্যালেগি ওইটা যে বৃদ্ধির সম্ভাবনা আমরা দলিলে আঁকি যেগুলি দেওয়া হয়েছে আগে নিষেধ ক্যালেগি করছেন হচ্ছে, কারণ মুভি আর গাড়ি মুভির মধ্যে কি নিয়ে যেতে সংমিশ্রণ জুতা করা সম্ভব হবে, কাইকে যদি যায় তাহলে আর ওই সমস্যাটা থাকে না, ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীষের ভিতরে গম বিক্রি করা নিষেধ করছে হাত্তা ইয়াবিয়াদ্দা, তবে যদি এটা সাদা হয়ে যায় তখন আবার এটা বিক্রি করা যায় একদম পাইকে শুকিয়ে গেছে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন শীষের মাঝে গম বিক্রি করা যায় আছে, শীষের মধ্যে শস্য বিক্রি করা কি আছে জায়েজ আছে, হুজুর নিজে বইলা দিছে, আর আমাদের দলিলে আপনি হল যে শীষের ভিতরে যে গমটা আছে বা শস্যটা যেটা আছে এটা এমন একটা দানা যার দ্বারা উপকৃত হন মোতাভাবি, আর বেচা কেনার জন্য ওই জিনিসই উত্থাপন করা যায় যেটা মুক্তভাবে মরার যদি কয় আমি ব্যস্ত আছি তাহলে তো আর কাম হতো না, শুকরের সরাবরে যদি কয় আমি ব্যস্ত আছি তাহলে কাম হাওয়া দেখতে ভালোইতেছি এটাও কাম হইতে তো হাওয়া মুক্তভাবে কিন্তু আবার তো এটা হলো হাব্বুন মুক্তভাব এমন দানা যার দ্বারা উপকৃত, তাইলে এটা ব্যস্ত কিনা তার হ্যাঁ শীষের মধ্যেও জায়েজ হবে, যেমন ভাবে ইমাম সাফি সাহেব বলতেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পক্ষ থেকে বলা হইতেছে, যেমন ভাবে আপনি বলেন যবের মধ্যে যদি শীষের মধ্যে যদি যব থাকে তাহলে বিক্রি করা জায়েজ আছে, তাহলে গমের মধ্যে যদি শীষ থাকে শীষের মধ্যে যদি গম থাকে তাহলেও বিক্রি করা কী হবে জায়েজ হবে, ওইটার মধ্যে যদি হয় এটার মধ্যে হবে না কেন, কারণ ওইটাও মানে মুতাকাব্বিম, মূল্যবান মান, জবটা যেটা শিষ্যের মধ্যে আছে ওইটাও মানে মুতাকাব্বিম, তাহলে গমটা যেটা শিষ্যের মধ্যে আছে এইটাও মানে মুতাকাব্বিম। তাহলে দুটার মধ্যে যে কারণ যেটাকে একই পাওয়া যাইতেছে, তাহলে একটার মধ্যে জায়েজ কোন একটার মধ্যে না জায়েজ কোন, এটা হইতে বাকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে কি আজ করছেন, তুরাবে সাগাকে, তুরাবে সাগা স্বর্ণকারের ছাই, স্বর্ণকারের ছাইয়ের সাথে যে উনি কি করছেন কিয়াস করছেন, কিয়াসটা কিয়াস মাল থাক, ওনার কিয়াসটা কিয়াস মাল থাক, উনি কিয়াস করছেন যে এখানে কি না থাকতে পারে, স্বর্ণ টুকরা না থাকতে পারে, মাদুমের সাথে বাইরে মাদুমের বাইরে এখানে আসলে এইটা যদি স্বর্ণের বিপরীতে স্বর্ণের ছাই বিক্রি করা হয় তাহলে ছাইয়ের মাঝে স্বর্ণের যে টুকরা আছে এই টুকরা মিলানোর পর মূল যে স্বর্ণ যে ব্যস্ত আছে এইটা সমান সমান হইতে পারে, সমান সমান নাও হইতে পারে, সমান সমান হইতেও পারে, সমান সমান নাও হইতে পারে, আর সমান না হওয়ার তো সম্ভাবনাটাই বেশি। তাহলে এখানে এহতেমাল তো আছে, কমপক্ষে এহতেমাল তো আছে যে সমান সমান হবে না। আর আগে আমরা বলে আসছি যেমনিভাবে আইনের বিবাহ হারাম, যেমনিভাবে আইনের বিবাহ হারাম, এহতেমালের বিবাহ যে জায়গায় আছে ওটাও কি হারাম। এইখানে আসলে উনি মুবি মাদুম হওয়ার সবক কারণটা ইল্লো ধরছেন মুবি মাদুম, এই কারণে হইতে তো পারে যে মুবি নাই, উনি যে ইল্লো ছাপ্পস করছেন আসলে ইল্লো এইটা এইটা না, বরং ইল্লো হইল এই ন দুটা বরাবর সরাবর বিক্রি করতে হবে, আর এর মাঝে যদি কম বেশি হয় আমি চিনছেন কম বেশি হয় তাই যায় নাই দিবা, তাহলে কম বেশি না মাধুমে মুভি না বরং এহতেমালে দিবা, উনি যেভাবে কিয়াসটা করছেন কিয়াসই সহি হয় না, কিয়াস মাল হারে, এই জন্য তো দেখ স্বর্ণের ছাই যদি রূপার বিপরীতে বেসছে তাহলে জায়েজ আছে, স্বর্ণের ছাই ইমাম সাহেবও বলেন স্বর্ণের ছাই স্বর্ণের বিপরীতে বিক্রি করলে জায়েজ নাই, উনি কিছু মুভি মাদুম হওয়ার কারণে আসলে ওনার ইল্লতটা এটা ঠিক করাটা ঠিক হয় নাই, মুভি মাদুম উনি আবার বলতেছে যে স্বর্ণের ছাই রূপার বিপরীতে যদি বিক্রি করে তাহলে বিক্রি করা জায়েজ আছে, তাহলে খেলাপে জিনসের দ্বারা বিক্রি করা জায়েজ আছে, কিন্তু জিনসের দ্বারা বিক্রি করা যায় না, তাহলে এনে আসলে ইল্লো তৈল এহতেমালে আর এইখানে যে উপরে যে আমরা বলছি জায়েজ আছে সুম্বুলার মধ্যে এই সব জিনিস বিক্রি করা জায়েজ আছে, এটি যদি জিনসের বিপরীতে বিক্রি করে একটা তো হলো যে শিশ্রে দানের শিশ্রে টাকার বিপরীতে বিক্রি করছে, তবে দানের শীষ যদি দানের শীষের বিপরীতে বিক্রি করে, গমের শীষ যদি গমের শীষের বিপরীতে বিক্রি করে তাহলে বাই যায়, কারণ এখানে সুবাহ রিবাস, এখানে কি আছে সুবাহ রিবাস, কারণ এটা জানা নাই যে এই এইদিকে সুম্বুলা আর ওই দিকে সুম্বুলার মধ্যে পরিমাণটা কত দূর আছে। ويجوز بيع الحنطة في سنبلها والباقي لا في قشره أو جائز هي يهوكو انكي بال يوكي اندر سنبل آره اردو تي بال بلا ہے بالی اٹ تو بالی من بالی اینو شش اور جائز ہے گیہوں کو بیچنا ان کے بالی کے اندر اور باقی اللہ پی کسی ہی باقی اللہ بلا ہوئے سوش سودان باقی اللہ بلا ہوئے سوش سودان और बाकी लाख को उसकी खुशहाली, किसी भी उसके खुशहाली अर्थात शस्य दाना के तार खुशहाली कजन उरुज उपस्थित यही हुकुम है चावल का अर्थात चावल में दान है दान शिशेर मंदिर वह सिंह सिंह तिल तिल के तार गैसर स्वाभाविक وقال الشافعي لا يجوز بيع الباقي الا الاخضر وكذا الجوز واللوز وكذا الزوج واللوز والفستق في قشره او في قشره الاول عنده وقال الشافعي لا يجوز بيع الباقي الا الاخضر صد بيج صد بيج يا بيتنا জায়েজ নেই ওয়াকারাজাল জাউজ এই হুকুম বাদাম কা ওয়াল লাউজ আর আখরুট কা ওয়াল ফুস্তুক আর পিস্তা কা সি কিসরিহিল আউয়াল ইনদা পহলে হেনে কিসরিহিল আউয়াল এর দ্বারা মুরাদ হলো যে শস্যের ভিতরে দেখেন খেল করে গম আছে না গমের উপরে আরেকটা কুয়াশার মতন সাদা আরেকটা ইয়া তার উপরে শীষ থাকে তার উপরে কি থাকে শীষ থাকে তো উনি বলতেছে যে প্রথম খোসার ভিতরে প্রথম যে খোসা আছে এর ভিতরে এটা তো মোটামুটি দেহাও যায় এটা শীষের থেকে আরো পরে পড়ায় মানে এটা দেহা যায় খুললে বাইক করে ভালো কুসার থেকে বাইক করে না শীষের থেকে বাইক করার পরে তারপরে ওইটার ভিতরে যেমন চাউল চাউলেরটাই সহজ চাউলের শীষ দানের যে শীষ দানের শীষের পরে চাউলের উপরে আরেকটা আবরণ থাকে সেই আবরণের পরে ওইটা কি কৃষিমিল আবরণের দ্বারা ওই যে চাউলের উপরের আবরণ যেটা এইটা অর্থাৎ দান এর উপরে হইলো শীষ পহলে খোসা কে সাথ ইমাম সাফি রহমতুল্লাহ ভাই সুম্বলা কৌলা আর ইমাম সাফি রহমতুল্লাহ নজদিক তাহলে কিন্তু উনার এই এই ব্যাখ্যা বুখার দ্বারা আরো কঠিন দিকে গেছে কারণ শীষের ভিতরে তো হইলে তো আসলে দেহাই দেন এটা শীষের ভিতরে দান আছে কিনা এটা সম্ভাবনা নাও থাকতে পারে কিন্তু জানে যে উপরের খোসা আছে এর ভিতরে ধান থাকাটা চাউল থাকাটা এটা সম্ভাবনা আছে উনি বলতেছে এটার উপরেও কি করা যাবে বেচা যাবে তারা বুঝে আসছে তাহলে আরো কঠিন হইলো না মানে শক্ত মানে মাসাইলের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে না কোনো ধরনের খোসার উপরে বিক্রি করা যায় আছে ওয়ালাহু আচ্ছা কি ভাই সুম্বুলতে কৌলান আর গেহু এ বালিমে দু কোল গমের শীষের মধ্যে ওনার থেকে দুইটা কোল আছে একটা তো জায়েজ নাই এইটাই যেটা আর একটা কোল হইল ইয়াজুজ জায়েজ ওয়াইন দানা ইয়াজুজু জালিকা কুল আমাদের নিকট উপরে যে সুরতগুলি আসছে সবগুলির মধ্যে কি আছে ভাই لهو أن المعقود عليه مستور بما لا منفعة له فيه فأشبه تراب الصاغة إذا بها بجنسه إمام شافعي رحمة الله عليه الدنيا أن المعقود عليه مستور معقود عليه مبزدة معقود عليه مبزدة أن المعقود عليه مستور معقود عليك يا هي مستور بما لا منفعة له فيه उसके ऊपर जो है उससे कोई उसका किया नहीं है मनफा शीश देता एटा द्वारा कोई उपकार पाशबा तुरल सागा सो ये सुनारे का सुनारे शब्द का হুজুরতে সুনারি পাঁচ বা তুরা সাগা সো এ সুনারে কে মেটি কে তরা হল সাই সাইল উদু নাকি রে রাখ সুনারে কে রাখ কে তরা স্বর্ণ করে ছায়ের মতো বিজা বিয়া বিজি স্বর্ণ কে স্বর্ণের ছায়ের বিপরীতে যখন বিক্রি করা হয় তখন আর যেহেতু ছায়ের ভিতরে যেটা আছে উনি বলতেছে যে আমাদের দলিল দুইটা দলিল জুড়ে হয় কিয়া গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আন্নাহু নাহা আন বাইয়ি সুম্বুলাতি গেহুকে বেচনে সে মানা ফরমায়া অন্ধকার ওই যে পোকা মাকড়সা ক্ষেতের মধ্যে আক্রমণ করে যতক্ষণ পর্যন্ত এটা তাজা থাকে আক্রমণ করে এটা নষ্ট হয়ে যায়, শুকায় গেলে আর পোকা মাকড়সার আক্রমণে এলে নষ্ট ওই এটা হাদিসেরই অংশ হাতাইয়া বিয়াদা ওয়া মানাল আহ নিরাপদ হয়ে যায় আপদ বিপদ, আপদ বিপদের থেকে যখন কি হয়ে যাবে নিরাপদ হয়ে ওয়া মানাল আহ আর আপদ সে কি হয়ে যায় মামুন এটা তো দলিল একটা দলিল আমাদের দলিলে ولانه حب منتفع به فيجوز بيعه في سنبله كالشعير আরwidetilde কথা হলো যে সুম্বুলার মধ্যে যে গম আছে বা দানা আছে এ হাব মুনতাফ এইসা দানা হ্যাঁ জিসে ফায়দা উঠায় যার দ্বারা কি করা হয় তো বায়ের জন্য মুভি হলে হইতে পারে যেটা উপকারে তার বায় তার কাশাই যেমন আপনিও বলেন যাও যাও যাওকে যদি শিশের মধ্যে বিক্রি করা হয় তাহলে যায় বলেন আপনি তাহলে এইটা সুম্বুলার মধ্যে বিক্রি করা হলে এটাও কি হবে والجامي كونه مالا متقوما আর ইস দুনু সাইর আর সুম্বুলা গেহু কে সাইর সাইর আর সুম্বুলা দুনু কে আন্দর জামে দলিল এ হে কে দুনু কি আহে মালান মালে মুতাকাব্বিম এ মূল্যবান শব্দ যেমনি ভাবে জব মূল্যবান তেমনি ভাবে গেহু মূল্যবান বিখিলাফি তুরাগি সাগা বাকি ইমাম সাফি রহমতুল্লাহ আলাই স্বর্ণকারী সাইয়ের সাথে যে কিয়াস করছে কিয়াস মাল ফারিক বখিলাফ তুরাগি সাগা সাগা বখিলাফ সুনারে কে রাগ লিআন্নাহু ইন্নামা লা ইয়াজুজু বাইহু বিজিনসিহি লিহতিমালি রিবা আপনি তো মুবি মাদুন ইল্লত কারার আমরা মুবি মাদুন কি ইল্লত কারার দিই নাই বরং আমরা ইল্লত কারার দিছি এতেমালে রিবা রিবার সম্ভাবনা লিআন্নাহু ইন্নামা লা ইয়াজুজু বাইহু স্বর্ণে রূপার বিপরীত তাহলে বোঝা গেল যে আপনি যে কিয়াস করিয়া মুবিমা তুমি ইল্লত বাইতেছেন, এই ইল্লত ঠিক। ও বিমাস আলাতিনা লাউ বাহু বিজিনসিহি লা ইয়াজুজু আইজান বিশুবাতি দিবা, আমাদের এই মাসালার মধ্যে তো একই অবস্থা। যদি গমের শীত গমের শীত বিক্রি করে তাহলে ওই জায়গার মধ্যে ইল্লত ছিল একটা মানে। বিপরীতে যদি কি করা মালুম নেই হুম্বুলা কে অন্দর গেহু কা মেকদার কিয়া হ্যাঁ চাবি এগুলি সবগুলি বাইরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে একটি বুঝতে, তবে এই জায়গায় একটু ব্যাখ্যা। তালা দুই ধরনের, একটারে কুপুর করে দরজার থেকে কখনো খোলা যায়, খুললে দরজা নষ্ট হয় না, তালা নষ্ট। এটা দরজার সাথে কারারের জন্য স্থায়ীভাবে এটা দরজার সাথে থাকে। একইভাবে যে আলমারি গুলি আছে, আলমারির সাথে যে তালা লাগানো আছে ওইটা, আবার এটা যদি আংটা লাগে আর একটা তালা দিত সেইটা, যদি আংটার তালা হয় তাহলে ওই তালা এবং চাবি বাইরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তবে যদি উল্লেখ করে দেয় তাহলে তো হবে। আর যদি আংটার তালা থাকে তাহলে বাইরে যদি না দেয় তাহলে মুস্তারি দিয়ে নিতে পারবে না, কিন্তু যদি লক তালা থাকে তাহলে মুস্তারি এটাকে খুলতে পারবে। এইটা মুস্তারি উল্লেখ করো কার না অমাম্বা দারান দেখা লাগিল বাই মাফাতি হু আগলা কিহা, আগার কোই শখ বেছে ঘর দেখা লাগিল বাই মাফাতি হু আগলি আগলা কিহা, বাইকে আন্দর হ্যাঁ দাখিল হোগা মাফাতি হু আগলা কিহা, তালু তালু কি কুঞ্জিয়া, আগলা কে দ্বারা মুরাদ এই জায়গার মধ্যে কি তালা, তালা গলক বন্ধ করে দেয়। লিয়ান্নাহু ইয়াদখুলু বিহি আগলাক, ইসলে কি বাইকে আন্দর এ তালে জুবে এ দা, লিয়ান্নাহা মুরাক্কাবাতুন ফি হাযিল বাকা, ইসলে কি তালে জুবে এ দরওয়াজা কে সাথ মুরাক্কাব হে লিল বাকা, বাকা কি এর আগে ও মাসা লাগে এরকম মাসা যে বাইরের মধ্যে ওই সমস্ত জিনিস বাইরের মাঝে উল্লেখ করা ছাড়াই অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেগুলি ইয়ার সাথে সম্পৃক্ত, যেমন জমি বিক্রি করছে গাছ এটা জমির অন্তর্ভুক্ত ফসল হবে, কারণ এটা বকার জন্য না, গাছ বকার জন্য। বাড়ি বিক্রি করছে এমারত এটার মধ্যে দাখিল হবে, কারণ এমারত এটা কিসের জন্য, বকার জন্য, কারার জন্য, স্থায়ী। لأنها مركبة فيها للبقاء استيكي اسم مركب هي للبقاء رهنك والمفتاح يدخل في بي الغلق من غير تسمية اور كنجي جو ہے اي بائي کے اندر داخل ہوگا بغیر تسمية وانت دي بلا چاہی لئے جگا اتطالا لگے جائے تل تو اچھر بلا گوری لکھے رہنو بے کہتا ہو آج دی کھلی لئے ہو جائے تلے اے گوری من تالا لگے تو رہنو بے کہتا ہو ستا سورے شکی سورے جائے خدا رب سے اتر চাবি এটা কারি দিয়েছে, سے کہ یہ مفتا جو ہے یہ غلط کے باس کمبا گھر کے کمبا دروازہ کے باس اجزاء ইসলাইম তবাউবিহি বিদুনিহি হ্যাঁ মিহুর দ্বারা মুরাদ এই গলম ইসলাইম তবাউবিহি বিদুনিহি স্টেকে হ্যাঁ লাইন তবাউবিহি গলকের দ্বারা উপকার লাভ করা যাইব না বিদুনিহি সাবিস ইসলাইম তবাউবিহি বিদুনিহি স্টেকে গলক সে ফায়দা নি হতা যা সকতা হ্যাঁ বিদুনিহি বগৈর মিথ্যা কি জি